এই দেশের একজন প্রখ্যাত মুবাল্লিগ এবং দাঈ শেখ মোহাম্মদ ইব্রাহিম মাদানী হাফেজাবুল্লাহ বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই সালাতুল আসরের পর থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনী বিষয়ে আলোচনা শোনার পরে ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআনে কারীম এবং সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা আপনাদের সামনে বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে বসে শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন আলহামদুলিল্লাহ, আজকের ওয়াজ মাহফিলের জন্য এই আলোচনাগুলাই যথেষ্ট। যদি আমরা আমল করি, আমল না করলে সারা রাত ওয়াজ করিও কোনো লাভ নেই, আর যদি আমল করি তো আধা ঘন্টা এক ঘন্টা ওয়াজ শুনলেই এটাই ওয়াজ মাহফিলের জন্য যথেষ্ট। আমরা দেখা যায় ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, ওয়াজের সারাংশ সারমর্ম যদি আমরা খুঁজতে চাই কিছুই খুঁজে পাই না, কারণ দেখা যায় ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কিচ্ছা কাহিনী গল্প গুজব বিভিন্ন কথাবার্তা বলে, এক কিচ্ছা ধরলে এক ঘন্টা। বাংলাদেশে এমন ওয়াজ মাহফিল আছে যে এক হরিণের কিচ্ছা দিয়ে এক ঘন্টা চলে যায়। হরিণ একটা বান্দা ছিল গাছের ইতলায়, এই ওয়াজ ধরলে মোটামুটি সবার চোখের পানিও আসে ওয়াজে, আবার এক ঘন্টা পারও হয়ে যায়, মোটামুটি বক্তার ওয়াজ শেষ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই ওয়াজ মাহফিলে যারা আলোচনা করেছেন, আমি তো এখানে আসার পরে আলহামদুলিল্লাহ সবারই আলোচনা শুনেছি, যে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ আজকের ওয়াজ মাহফিলের জন্য যথেষ্ট। তো সর্বশেষ আমি আর বেশি দীর্ঘায়িত করব না, বেশি রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করা সব দিক থেকে ক্ষতিকর, পরিবেশ মানুষের ঘুমের জন্য সমস্যা, তারপরে এবাদতের জন্য সমস্যা, ফজর সালাতের জন্য সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা আছে। এই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা এই ওয়াজ মাহফিলে এসেছি আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস চাই, আরেকটা জিনিস থেকে বাঁচতে চাই। যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই সেই জিনিসটা কি? জান্নাত। মাশাআল্লাহ, সবাই জানেন। আর যেই জিনিসটা থেকে বাঁচতে চাই সেই জিনিসটা কি? জাহান্নাম। এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে, যারা পৃথিবী থেকে চলে গেছে বা যারা বর্তমানে আছে, যারা কেয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকটা মানুষ এবং এই মানুষগুলো যারা অতিবাহিত হচ্ছে, এদের মধ্য থেকে একটা শ্রেণী, একটা গ্রুপ হবে আসহাবুল জান্নাহ, আরেকটা শ্রেণী হবে আসহাবুন নার। এই দুটোই তো হবে, এর মাঝখানে তো আর নাই। একটা শ্রেণী আসহাবুল জান্নাহ, আরেকটা শ্রেণী আসহাবুন নার। আমরা যারা এখানে ওয়াজ মাহফিলে এসেছি আমরা কি আসহাবুল জান্নাহ হতে চাই না আসহাবুল নার হতে চাই? আসহাবুল জান্নাহ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসহাবুল জান্নাহ হওয়ার তৌফিক দান করুন। আসহাবুল জান্নাহ হতে চাওয়া, এইটা এই চাওয়াটাও একটা ইবাদত, যে আমি জান্নাতবাসী হতে চাই, আল্লাহ সুবহান তাআলার কাছে আমি জান্নাত কামনা করি, জান্নাতের দোয়া করি, এটাও একটা ইবাদত। আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো, দৌড়াইতে থাকো। ওয়া জান্নাতিন, আর জান্নাতের দিকেও দৌড়াইতে থাকো। তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াইতে থাকো। আর দোয়া সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ হল আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। জান্নাতের দৈর্ঘ্য কতটুকু, কত লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা দেন নাই, বর্ণনাটা দিয়েছেন জান্নাতের প্রস্থের। প্রস্থের দিক থেকে জান্নাতটা সামাওয়াত, সমস্ত আসমান এবং সমস্ত জমিনের মতো। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য, জান্নাত পাওয়ার চেষ্টা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে, তখন তোমরা সবচেয়ে উপরের যে জান্নাতটা, জান্নাতুল ফেরদাউস চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, তখন কোনটা চাইবা? সবচেয়ে বড়টা, সবচেয়ে নিয়ামতে ভরা যেটা, সেই জান্নাতটা। কারণ বড়টা চাইলে ছোটটা হইলেও পাওয়ার সম্ভাবনা, চাইলামে প্রথম ছোটটা, প্রথমে টার্গেট করলাম কোন রকম 40 পেয়ে পাস করলে হবে, তাহলে ফেল করার সম্ভাবনা আছে। আমার টার্গেট যদি হয় আমাকে 80 পেতে হবে, 90 পেতে হবে, তাহলে 60-70 হলেও পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য শিখাই দিচ্ছেন আল্লাহর কাছে চাইবা কোনটা, ফেরদাউস সবচেয়ে ভালোটা। তাহলে জান্নাত চাওয়া এটাও ইবাদত, আবার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া আল্লাহর কাছে, এটাও ইবাদত। আল্লাহ কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا هَيْ إِمَنْ دَرْغَنْ قُوا أَنفُسَكُمْ تُمَا دَرْ نِجَ دَرْكَ بَاچَاو وَأَهْلِيكُمْ تُمَا دَرْ أَهَلْكَ بَاچَاو قُرِي بَرْ قُرِي جَنْكَ بَاچَاو كِسَتْ تَكَ নারা জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে নিজেরা বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, পরিবার পরিজনকে রক্ষা করো। ফাইন লাম তাফালু ওয়া লাম তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় কর, জাহান্নামকে ভয় কর। আল্লাতি ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, যেই জাহান্নামের জ্বালানি মানুষ আর পাথর, ওই জাহান্নামকে তোমরা ভয় কর। তাহলে জাহান্নামকে ভয় করা, জাহান্নাম থেকে পানা ছাওয়া, আল্লাহর কাছে জান্নাত কামনা করা, এটাও এবাদত। প্রত্যেকটা এবাদতের তিনটা রোপণ আছে, আছে না? এবাদতের রোপণ কয়টি? তিনটা। এক নম্বরটা হল মহব্বত, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। দুই নম্বর হল আল খাউফ, আল্লাহকে ভয় করতে হবে, জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, আযাবে কবর আযাবে নারকে ভয় করতে হবে। তিন নম্বরটা হল আশা, আল্লাহর কাছে আল্লাহর রহমতের আশা করতে হবে, আল্লাহর কাছে জান্নাতের আশা করতে হবে। এই তিনটার সমন্বয়ে হয় একটা পরিপূর্ণ ইবাদত। এখন কেউ যদি কয় না আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, আমার দরকার খালি মাওলার মহব্বত। জান্নাত দোজক সে নাই কেয়া কর, আর জোহে নাই তুজে দেখা কর। এটা একটা মতবাদ যে আল্লাহ তোমার কাছে জান্নাতও চাই না জাহান্নামও চাই না, খালি কি চাই? খালি মাওলারে চাই। জান্নাতও আমার দরকার নাই, জাহান্নামও আমার দরকার নাই, আমি খালি আমার মাওলারে পাইলে হবে, আমার মাওলার দরকার। এই মতবাদটা, এই থিওরিটা, এই ফর্মুলাটা ইসলামের দৃষ্টিতে ঠিক না। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার মানুষরা যে ইবাদত করে, তিন ধরনের মানুষ পৃথিবীতে আল্লাহর ইবাদত করে। এক ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, শুধুমাত্র আল্লাহর মহব্বতে আল্লাহকে ভালোবাসে ইবাদত করে, জান্নাত চায় না, জাহান্নাম চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায় না, তাদের ভিতরে ভয়ও নাই আশাও নাই, শুধুমাত্র মহব্বত নিয়ে ইবাদত করে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, এরা হল সুফি সম্প্রদায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, যারা এরকম ইবাদত করে তারা গোমরাহির মধ্যে চলে গেছে, দলালের মধ্যে চলে গেছে। আবার এক সম্প্রদায় ইবাদত করে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বতও করে না, ভয় আশাও করে না, খালি ভয় করে, এরা হইল খারেজি সম্প্রদায়, এরাও হক থেকে বিচ্যুত হয়ে গোমরা হয়ে গেছে। আরেক ধরনের মানুষ আছে যারা শুধু আশা করে, যারা শুধু আশা করে, আল্লাহর ভয়ও নাই আল্লাহর মহব্বতও নাই, শুধু আশা নিয়ে ইবাদত করে, আশা নিয়ে ইবাদত করে। এই মানুষগুলো হল মুরজিয়া, এরাও আল্লাহর দিন থেকে হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে। এজন্য আল্লাহর ইবাদত করার সময় তিনটা জিনিসের সমন্বয়ে যারা ইবাদত করে তারাই হল সুন্নি, তারাই হল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে জান্নাত পাওয়ার আশা থাকতে হবে, জাহান্নাম থেকে বাঁচার আশা থাকতে হবে। এখন কথা হল আমরা জান্নাত পাব কিভাবে, জাহান্নাম থেকে বাঁচব কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমে এবং অসংখ্য সহি হাদিসে অসংখ্য আমলের কথা বলছেন, যেই আমলগুলো করলে সরাসরি জান্নাতের কথা বলছেন, আবার কিছু কিছু আমলের কথা বলছেন এই আমলগুলো করলে সরাসরি জাহান্নাম, এরকম বর্ণনা কোরআন এবং হাদিসে শত শত আছে। এই বর্ণনা যদি আমরা কয়েকদিনও করি তাও আয়াতগুলো হাদিসগুলো বলে শেষ করা যাবে না। আজকের আলোচনায় আমরা অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য, জান্নাতীদের কয়েকটা বৈশিষ্ট্য, আসহাবুল জান্নাহ যারা জান্নাতবাসী হবে তাদের কিছু আমল, আর যারা জাহান্নামী হবে তাদের কিছু আমল, এই দুটাই আমরা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী এই দুইটা কোনদিন সমান হইতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতবাসীরাই হল সফল কাম। সুবহানাল্লাহ, যারা জাহান্নামী হবে তারা সর্বনাশ, যারা জান্নাতি হতে পারবে তারা হল সফল কাম, তারা ফাইজুন, তারা পাশ করে ফেলছে। সুবহানাল্লাহ, তাহলে আমরা প্রথম বর্ণনা দিব জাহান্নামীদের বর্ণনা, তারপরে জান্নাতের বর্ণনা, কারণ আল্লাহ কোরআনে কারিমে এই সুন্নতটা আল্লাহ বর্ণনা করছেন। এইভাবে প্রথম জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন। তাহলে প্রথমে আসি, কোন কোন কাজ করলে জাহান্নামে যাওয়া সহজ হয়? তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে এই কাজগুলা করা যাবে না। এই কাজগুলো করলে একেবারে জাহান্নামে যাওয়াটা, জাহান্নামে ঢোকাটা একেবারে সহজ। জাহান্নাম থেকে বাঁচার কোন রাস্তা নাই, এগুলো করলেই জাহান্নামে যেতে হবে। এক নম্বর যেটা আল্লাহ কোরআন কারিমে সূরা আল বাকারা ২৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা বানানো হয়েছে, বানাই রাখা হয়েছে কাদের জন্য? লিল কাফিরিন, কাফেরদের জন্য। তাহলে কুফরি করলে, কুফরি করলে জাহান্নামে যাওয়া লাগবে। এক নম্বর জাহান্নামের আমল, জাহান্নামের কাজ হল কুফরি, কুফরি করলে জান্নাত পাওয়া। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। সূরা আল বাইজরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যারা কুফরি করে, ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করে, এরাই হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এরা জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে প্রবেশ করবে। কিছু বলেন না দেখে চুপ করে আছে। কুফরি করলে আল্লাহ পাক বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, স্থায়ীভাবে জাহান্নামে যাবে। সূরা আল মায়েদার ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে কুফরি করে, ঈমান আনার পরে যদি কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে এই মানুষটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ এই মানুষটা আসহাবুন নার হয়ে যায়, এই মানুষটা জাহান্নামের অধিবাসী হয়ে যায়। তাহলে জাহান্নামের অধিবাসী হওয়ার এক নম্বর কারণ যেটা সেটা কি উপরে। আমার ভাইয়া এবং বোনেরা খেয়াল রাখতে হবে, জীবনে কোন অবস্থায় কুফরি করা যাবে না। যদি কুফরি করি, একটা কুফরিও যদি করি, তাহলে আমার সমস্ত আমল সব নষ্ট হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। কুফরি কি আমরা করি? কি করেন? সমাজে কত রকমের কুফরি প্রচলিত আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে কুফরির কত বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে, আল্লাহর বিধান সমূহের মধ্য থেকে একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, একটা বিধানকে যদি কেউ অপছন্দ করে, আল্লাহর কোন বিধানকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতকে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, যদি কেউ আল্লাহর কোন বিধানকে পছন্দ করে না, ভালো লাগে না, ঘৃণা করে, এই লোকটার দ্বারা কুফরি হয়ে যায়। এরকম কুফরি হিসাব করলে সমাজে অনেক আছে। দেখবেন অনেক মানুষ বলে দাড়িওয়ালা মানুষ দেখতে পারি না, দাড়িওয়ালা মানুষ দেখলে আমার মাথা রাগ ওঠে। এরকম মানুষ দেখছেন নে অনেক আছে। মিয়া দাড়িওয়ালা মানুষ আমি পছন্দ করি না। এই লোককে কুফরি করছে, কুফরি, কারণ দাড়ি শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান, একটা পরজ ওয়াজিবের মতো বিধান, সে দাড়ি পছন্দ করে না। এটা কি হয়েছে? কুফরি হয়েছে। কিছু মানুষ দেখবেন বোরকাওয়ালা মহিলা আমি দেখতে পারি না, পছন্দ করি না, বোরকা পছন্দ করে না। অনেক মা বোন আছে বোরকা পছন্দ করে না। বোরকা মানা তো করার কথা, প্রথম কথা হলো তাকে এটা পছন্দ করতে হবে, মেনে নিতে হবে, আমল করে, কিন্তু সে মেনেই নেয় না। কয় মনের পর্দা, আসল পর্দা, এটা পর্দা না, বাইরের এটা পর্দায় না, বাইরে কিছু দরকার নাই, বাইরে আমি খোলামেলা চলবো, কোন অসুবিধা নেই, আমার অন্তরে পর্দা থাকলে হইল। বাইরে খোলামেলা চললে অন্তরে পর্দা রক্ষা করা সম্ভব নয়, কারণ বাহিরের সাথে অন্তরের সম্পর্ক আছে। তাহলে কেউ যদি এই বোরকা অপছন্দ করে কি হবে? কুফরি হবে। কেউ যদি সালাত অপছন্দ করে, নামাজ অপছন্দ করে, নামাজ পড়া লাগবে না, নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যায়, এই বিশ্বাসকে পোষণ করলে কি হবে? এরকম মানুষ আছেন সমাজে অনেক। নামাজ পড়ে না ভাই, কি নামাজ পড়ে না কেন? ভাই আমরা মারের প্রতি লাইনে আছি, নামাজ লাগে না। যারা শরীয়তের লাইনে এদের নামাজ লাগে, মারের প্রতি লাইনে হাঁটলে নাকি নামাজ লাগে না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পথে হাঁটছেন? শরীয়তের লাইনে হাঁটছেন না মারের পথে লাইনে হাঁটছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তকালের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেন নাই। যখন অসুস্থ অবস্থায় ছিলেন, দুজন সাহাবীর কাঁধে ভর করে ও মসজিদে জামাতে হাজির হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ওয়াক্ত নামাজ ও ছাড়লেন না। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তায় হেঁটেছেন ওইটাই শরীয়তের রাস্তা। যদি কেউ এই রাস্তা বাদ দিয়ে নামাজ ছেড়ে দেওয়ার রাস্তায় হাঁটে, নামাজ ছেড়ে দিয়েও জান্নাতে যাবে এই আশা করে, এটা হলো কুফরির রাস্তা, এটা হলো শয়তানের রাস্তা, এটা কোন শরীয়ত তরিকত মারফত না, শয়তানের রাস্তা, এটা ইবলিসের রাস্তা। তাহলে এই চিন্তা পোষণ করাটাই কুপরি, ইমান ভেঙে যাবে। ইমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ, কোন ব্যক্তি যদি মনে করে যে আন্না বাদান্নাস ইয়াসাউল খুরুজ আন শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের নিয়ম কানুনের বাহিরে গিয়েও জান্নাত পাওয়া যাবে, এই লোকের ঈমান চলে যায়, ঈমান ভেঙে যায়। তাহলে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আওতামুক্ত কাউকে মনে করা এটাও কুফর, ঈমান চলে যায়। এইভাবে কুফরির আরো অনেকগুলো কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা নকে তিনটা কাজের দায়িত্ব দিয়েছেন। বলছেন, আলী তুমি মদিনার মধ্যে যত মূর্তি পাবা সব মূর্তিগুলো তুমি ভেঙে চুরমার করে দিয়ে আসবা। দুই নম্বর কাজ, যত ছবি যত প্রতিকৃতি পাবা এগুলো সব ভেঙে দিবা। তিন নম্বর কাজ, যত উঁচু কবর পাইবা মদিনার মধ্যে সব কবর গুলাকে ভেঙ্গে তুমি সমান করে দিয়ে আসবা। আলী রাদিয়াল্লাহু তাআলাকে তিনটা কাজ দিচ্ছেন, তবে এই কাজগুলো কখন দিচ্ছেন? যখন পূর্ণাঙ্গ প্রশাসনিক ক্ষমতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসেছে। আগে না, আবার আগে যাই সব মূর্তি ভাঙ্গি দিতে বলে নেন। আবার যেগুলোকে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা উপাসনা করে সেগুলো ভেঙে দিতে বলা হয় নাই, ভেঙে দিতে বলা হয়েছে মুসলমান কিন্তু মূর্তি বানিয়ে রেখেছে, মুসলিম ছবি প্রতিকৃতি টাঙ্গায় পুরাই রেখেছে, এই জাতীয় যা আছে এগুলো সব ভেঙে দিতে বলছেন। কবরকে উঁচু বানিয়ে রেখেছে, কবর পূজা করার জন্য, কবরের ইবাদত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এগুলো সব ভেঙে সমান করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই তিনটা দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আমি সব দায়িত্বগুলো পরিপূর্ণরূপে আদায় করে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা লিসুনআতি মিন শাইইন হাযা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার উম্মতের মধ্য থেকে কোন ব্যক্তি যদি আবার পুনরায় এগুলাকে জীবিত করে, আবার জাগ্রত করে, আবার পুনরায় শুরু করে, আবার যদি মূর্তি বানানো শুরু করে, আবার যদি ছবি প্রতিকৃতি লাগানো শুরু করে দেয়, আবার যদি কবর গুলাকে উঁচু বানায়, কবরের উপরে ঘর বানায়, কবরে তাওয়াফ করে, কবরের পাশে বসে থাকে, কবর কেন্দ্রিক ইবাদত সাজাই নে, ফাকাদ কাফারা, এই লোক কুফরি করলো। এই লোক কি করলো? কুফরি করলো। আজকে মুসলমান এগুলো করে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফরি। আর কুফরি করলে কোথায় যেতে হবে? জাহান্নামে, নিশ্চিত জাহান্নামে। আল্লাহ পাক কুফরির পরিণাম জাহান্নাম এই কথা বারবার ঘোষণা করেছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ যে বিধান নাজিল করেছি এই বিধান অনুযায়ী যারা বিচারাচার করে না, এই বিধান অনুযায়ী যারা যাবতীয় কার্যক্রম সমাজের পরিচালনা করে না, আল্লাহ বলেন এরা কাফের। এরা যদি মুসলিম হয়, মুমিন হয়, তো এদের তো সব কাজ কোরআন দিয়ে ফয়সালা করবে, কোরআন দিয়ে বিচার করবে, কোরআন দিয়ে সব পরিচালনা করবে, করে না কেন? আল্লাহ বলতেছেন কোরআনের প্রতি এদের অন্তরে ইমান নাই। তাহলে এটাকে আল্লাহ কুফরি বলছেন। এই জাতীয় যত কুফরি আছে, কুফরি করলে কি হয়? সরাসরি জাহান্নাম। দুই নম্বর আসেন, দুই নম্বরে জাহান্নামে যাওয়ার বড় কারণ যেটা সেটা হলো শিরক। দুই নম্বরে কি? শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দেন। ওয়াহুন্নার তার ঠিকানা, তার আশ্রয়স্থল হইল জাহান্নাম। শিরকের পরিণতি হলো কি? জাহান্নাম। তাহলে শিরক করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, জাহান্নামে যেতে পাওয়া যায়। শিরক আছে কিনা আমাদের মধ্যে? সমাজে অসংখ্য শিরক বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে কত শিরক বিভিন্ন জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রাস্তায় রাস্তায়। তাবিজ তোমাদের ব্যবসা চলে? চলে না। হাতের মধ্যে তাবিজ, গলার মধ্যে তাবিজ, কোমরের মধ্যে তাবিজ, পায়ের মধ্যে তাবিজ, শিশুর গলা, এতগুলো শিশু আল গেতে পারতেছে না। তাবিজের বারে শিশু অসুস্থ হয়ে গেছে, এতগুলা লাগাই দিচ্ছে। এগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুলের শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট এগুলাকে শিরক বলছেন। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। এটা মুফতি আজম, সকল মুফতির বড় মুফতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি ফতোয়া দিয়ে গেছেন। সুতরাং এই ফতোয়ায় কারো হাত বসানোর অধিকার নেই। তিনি এখানে কোরআনকে আলাদা করেন নাই, বলছেন মান তাআল্লাকা তামিমাতান। যদি কোরআন দিকে যায় যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন বেগাইরিল কোরআন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন আর গাইরে কোরআনকে আলাদা করেন নাই, সবগুলোকে শিরক বলছেন। তাহলে শিরক করবো জান্নাত পাওয়া যাবে না? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অসংখ্য শিরক। কত আল্লাহর বান্দা রাস্তাঘাটে পথে চলা ফেরার সময় দেখবেন, জীবিত মানুষের সামনে সাজদায় পড়ে আছে, কবরের সামনে সাজদায় পড়ে আছে, এরকম লক্ষ লক্ষ মানুষ সমাজে দেখবেন, গুলিস্তান যায় দেখবেন, তারপরে আরো বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন কবরের সামনে মানুষ সাজদা দিতেছে। সাজদা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সাজদার মালিক একমাত্র আল্লাহ। লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, চাঁদকে সাজদা করিও না, সূর্যকে সাজদা করিও না, কোন মাখলুককে সাজদা করিও না। সাজদা করো সকল মাখলুকের যিনি খালেক, যিনি সকল মাখলুকের মালিক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করো। সাজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সাজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সাজদা করা হয়, এটা হয় কি? শিরক। শিরকের পরিণাম জাহান্নাম। মান্নত করা, এটা একটা আল্লাহর ইবাদত। মান্নত এটা কি? আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নত বুঝুন তো, বিপদে পড়ছেন, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও, আমার মেয়েটাকে সুস্থ করে দাও, আমি তিন দিন সিয়াম পালন করব, আমি দুই রাকাত সালাত আদায় করব, আমি 1,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা আপনার রাস্তা খরচ করব। এখন যদি আপনি মান্নাত করে বসে থাকেন, আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দেন, আমি একটা গরু অমুক জায়গায় পাঠাই দিব, ভালো করবে আল্লাহ, গরু দিবেন আরেকজনের, কত বড় নিম খারাপ। আপনার ছেলে আমার ছেলে ভালো করবে কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। কারণ বিপদ থেকে মুক্ত করা, এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না। অসুখ ভালো করা, অসুস্থতা অসুস্থ করা কে করেন? আল্লাহ, একমাত্র আল্লাহ, আর কেউ সুস্থ করতে পারে না। এখন সুস্থ করলো আল্লাহ, বিপদ থেকে রক্ষা করলো আল্লাহ, আপনি গরুটা পাঠা দিলেন আরেক জায়গায়, গরু দিবেন আল্লাহকে। তাহলে আল্লাহকে কেমনে দিব? আল্লাহকে যদি দিতে চান, আল্লাহর কত বান্দা, কত গরিব, মিসকিন, অসহায়, এতিম, বিধবা আপনার চতুর্দিকে আপনার সমাজের মধ্যে আছে, আপনি আল্লাহর সকল বান্দাগুলারে দিয়ে দেন, আল্লাহর সব বান্দীদেরকে দিয়ে দেন, আপনি এত দূর পর্যন্ত এই গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে না। এই গরু ছাগল নিয়ে বিভিন্ন দিকে রওনা দিচ্ছেন, এটাও সেরে কেবাদতের সেরে দোয়া, কোন কিছু ছাওয়া কার কাছে চাইতে হয়? আল্লাহ, একমাত্র আল্লাহ। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখন কোন ব্যক্তির ছেলে মেয়ে হচ্ছে না, অনেকদিন ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, আল্লাহ যাকে চান শুধু কন্যা সন্তান দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে দুইটাই দেন। ওয়াইয়াজআলু মাইয়াশা ও আকীমা, যাকে চান কিছুই দেন না। তাহলে ছেলে মেয়ে যদি দিতে হয়, ছেলে মেয়ে যদি পাইতে হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে হবে। আর কোথাও ধর্ণা দিলে ছেলে মেয়ে পাওয়া যাবে না, মাঝখান দিয়ে আপনার ইমানটা চলে যাবে, শেরেক করে ফেলবেন। এরকম অহরহ অসংখ্য শেরেক সমাজে বিদ্যমান, শেরেক করলে জাহান্নামে যেতে হবে। তিন নম্বর বেদাত, জাহান্নামে যাওয়ার আরেকটা বড় মাধ্যম হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। বিদআতের পরিণতি হলো, বিদআত হলো দালালা, আর প্রত্যেক দালালা প্রত্যেক গুমরাহি কোথায় নিয়ে যাবে? কুল্লা দালালাতিন ফিন্নার, সব জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বেদাতের পরিণতিও জাহান্নাম। বেদাত যিনি যত বেশি করবেন, তার জন্য জাহান্নামে যাওয়া তত বেশি সহজ হয়ে যাবে। কারণ বেদাতের পদ্ধতিতে যত আমল করবে, বেদাতের পদ্ধতিতে যত আকীদা পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোকে প্রত্যাখ্যান করে দেন। কোন ইবাদত কোন আকীদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে, এমন কোন কাজ করে যেই কাজটা আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, পাহুয়া রাদ্দুন, এটা বাতিল, এটা বাতিল, এটা প্রত্যাখ্যাত। তাহলে বেদাতের কোন ইবাদত কোন আকীদা কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে যিনি যত বেশি বেদাতের দিকে আঁকাবেন, সেটা আকীদার বেদাত হোক, সেটা ইবাদতের আমলের বেদাত হোক, সেটা মুআমালাতের বেদাত হোক, সেটা আখলাকের বেদাত হোক, সমস্ত বেদাতের পরিণতি হলো জাহান্নাম। সেটা বেদাতে হাসানা হোক, সেটা বেদাতে সাইয়্যা হোক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বেদাতিন সাইয়্যাতিন দালালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বেদাতকে অন্তর্ভুক্ত করে বলেছেন সব বেদাতে গোমরাহী। তাহলে জাহান্নামে যাওয়ার একটা কারণ পেলাম কি? ভুলে গেছে, ঘুম আসতেছে। জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ বেদাত, একটা কুফরি, একটা শেরেক, একটা বেদাত। চার নম্বরে আসেন, জাহান্নামে যাওয়ার বড় একটা মাধ্যম মানুষ হত্যা করা, মানুষ মারা। মানুষ মারলে কোথায় যাবতে হয়? জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কোরআন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে কোন মুমিনকে হত্যা করে, কোন মুমিনকে মারে, মেরে ফেলছে, কোন মুমিনকে হত্যা করে ফেলছে, জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিদান হিসাবে তাকে জাহান্নাম দিবেন। তাহলে মানুষ মারা, মানুষ হত্যা করা, এটাও জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। মানুষ মেরে মানুষ হত্যা করে কোনদিন জান্নাত পাওয়া যায় না। কি পাওয়া যায়? জাহান্নাম পাওয়া যায়। কিন্তু আমরা সমাজে দেখি অহরহ কত মানুষকে নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায়। প্রতিদিন পত্র পত্রিকা খুললে আমরা দেখি না কত মানুষকে মেরে ফেলা হচ্ছে। এই মানুষ হত্যা করা, মানুষ মারা, এটাও জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ সুদ খাওয়া, সুদের লেনদেন করা। সুদ খাইলেও জাহান্নামে যাওয়াটা সহজ হয়ে যায়। সুদের লেনদেন, সুদের ব্যবসা, সুদের কাজ কারবার। আল্লাহ কোরআনে কারিমে সুদের বর্ণনা করে, সুদের খারাপ পরিণতির বর্ণনা দিয়ে আল্লাহ পাক বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি এই সুদের আয়াত নাজিলের পরে, এই সুদের বিধিবিধান নাজিলের পরেও যদি সুদ খায়, যদি বলে যে না এই যুগে সুদ ছাড়া চলা যায় না, এই যুগে সুদ ছাড়া থাকা যায় না, সুদ তো কিছু খাওয়া লাগে, আর যদি ছাড়তেও হয় এখন ছাড়তে পারবো না, আগে বাড়ি গাড়ি জায়গা জমিন করে নি, তারপর একসময় গিয়ে ছেড়ে দেব, হজ করে সে একেবারে তওবা করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা আসহাবুন নার, এই মানুষগুলা জাহান্নামী মানুষ। সুদ খাওয়া মানুষগুলোকে আল্লাহ বলছেন আসহাবুন নার, জাহান্নামী মানুষ। তাহলে সুদ যত বেশি খাইবেন জাহান্নামে যাওয়া কি সহজ হবে, এটা জাহান্নামে যাওয়ার একটা বড় মাধ্যম। জাহান্নামে যাওয়ার আরেকটা মাধ্যম ঘুষ খাওয়া। ঘুষ খাইলেও জাহান্নামে যাওয়াটা কি হয় সহজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ খায় যে ঘুষ দেয় দুজনেই জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়াটা সহজ, যে যত বেশি ঘুষ খাচ্ছে সে তত বেশি জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে দিচ্ছে। নিজে ঘুষ খেয়ে বাড়ি গাড়ি বিভিন্ন কিছু করে ছেলে মেয়েদের জন্য রেখে সে নিজে কিন্তু কিছুই ভোগ করতে পারে না, সব অন্যের জন্য রেখে যায়, রেখে সে চলে যায়, সে নিজে জাহান্নামে চলে গেল, অন্যদের জন্য ঘুষের টাকাগুলো সব জায়গা ধরে রেখে গেছে। কত বুদ্ধিমান দেখছেন, মানে নিজে জাহান্নামে যায় অন্যদেরকে অন্যদেরকে ভালো থাকার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু নিজের জন্য জাহান্নামটা তৈরি করে দিচ্ছে। তাহলে ঘুষ খাইলে কি হয়? জাহান্নামে যাওয়া সহজ হয়। জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ, জাহান্নামে যাওয়ার আরেকটা বড় কারণ জায়গা জমিন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ডানে বামে এলোমেলো করা, বোনের সম্পত্তিগুলো ঠিকভাবে না দেওয়া, ভাইয়ের সম্পত্তি ঠিকভাবে না দেওয়া, চাচার সম্পত্তি, ফুপুর সম্পত্তি, বিভিন্ন জনের সম্পত্তি ঠিকভাবে না দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সম্পত্তি বন্টন করেছেন সেইভাবে বন্টন না করে কারোরে বেশি দেওয়া, কারোরে কম দেওয়া, এটা জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নিসা 11 12 নম্বর আয়াতে সম্পত্তি বন্টন করেছেন, আল্লাহ নিজে বন্টন করে দিয়েছেন। অনেক ইবাদত আল্লাহ পাক নিজে বিস্তারিত বর্ণনা দেন নাই, খালি পরস করে দিয়েছেন ওয়া আকিমুস সালা, বান্দা নামাজ কায়েম করো, কেমনে নামাজ কায়েম করবে আল্লাহ কিন্তু বিস্তারিত বলেন নাই, দেখা দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সম্পত্তি বন্টনের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বর্ণনা করেছেন, নবীর হাতে দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার সুযোগ দেন নাই, আল্লাহ নিজেই। একজন লোক মারা গেলে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, মা কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, সব বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দেওয়া এই বিধান যারা মেনে নিবে, এই অনুযায়ী যারা বন্টন করবে, ইউদখিলহু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। যদি কেউ আমি আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী সম্পত্তির বণ্টন না করে, দানে ভাবে করে, কম করে বেশি করে, ইউদখিলহু নারান, আমি আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাবো, জাহান্নামে প্রবেশ করাবো। অনেক মুরব্বী আছে মারা যাওয়ার আগে জায়গা জমিন বণ্টন লয় মহাব্যস্ত আছে না, এরকম অনেক মুরব্বী মারা যাওয়ার আগে মহাব্যস্ত হয়ে গেছে, ছেলে মেয়েদেরকে জায়গা জমিন দিয়ে দিব। কেন ব্যস্ত হয়েছে? ঘটনা আছে, ঘটনা হলো মেয়েদেরকে ঠকাইব, মেয়েদেরকে ঠকাই ছেলেদেরকে বেশি করে দিয়ে যাইব, এই জন্য মুরব্বী মহাব্যস্ত। হজে যাওয়ার আগ দিয়ে মেয়েদেরকে ডাকছে, ডাকি তো মারে শোন, আমি মরে গেলে আর কিছু পাইতি না, কিছুই দিবে না, এখন বাবা থাকতে একটু যা দি নিয়ে যা, মানে ঠকাই দিতেছে, অল্প অল্প দিয়ে বিদায় করে দিচ্ছে। না হয় আপনি জীবিত থাকতে বন্টনের দরকার থাকে, আপনি মরে গেলে তো এমনি পাইব। ছেলের কতটুকু পাইবে আল্লাহ ঠিক করে দিছে, মেয়ে কতটুকু পাইবে আল্লাহ ঠিক করে দিছে, আপনি কেন এই দায়িত্ব হাতে নিচ্ছেন? মূল কারণ আপনি ঠকাইবেন, আপনি মেয়েদেরকে ঠকাই জাহান্নামের রাস্তা সুগম করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপনি জাহান্নাম আগে ঠিক করে নিন, তারপরে রওনা দিচ্ছেন কোন দিকে? আল্লাহর ঘরের দিকে, হজের দিকে রওনা দিচ্ছেন। কালকে আমাদের ময়দানে ওই মেয়েগুলো আল্লাহর কাছে মামলা দায়ের করবে, রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সম্পদ দিয়েছিলেন, এটা আমার এই বাবা আমার এই ভাই আমাদেরকে সম্পদ থেকে মাহরুম করছিল, কোন অপরাধে কি কারণে আমাদেরকে মাহরুম করছিল আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন, আপনি এটা জবাব দেওয়ার জন্য রেডি পাইবা, মেয়ে আপনার কোন অপরাধ করছে, কেন আপনি তাকে ঠকাইবেন, আল্লাহ দিছে কেন আপনি দিবেন না? এই জন্য আমার ভাইয়েরা আপন করেরা এই মামলায় বর্তমানে বাংলাদেশের এক দুইজন মানুষ রেহাই পাবে কিনা আল্লাহ ভালো জানেন। সমাজের অধিকাংশ দেখবেন এই কাজটা করে, ঠিক মতো সম্পত্তিটা বণ্টন করে না, মেয়েদেরকে ঠকায়, বোনদেরকে ঠকায়, তার জমিন গুলো ঠিক মতো দেনা, সম্পত্তিটা ঠিক মতো দেনা। বর্তমানে জায়গা জমিন আমারও বেড়ে গেছে, এখন তাদেরকে দিতে চায় না। এই কাজটা যারা করবে আল্লাহ পাক সূরা আন-নাসার ১৪ নম্বর আয়াতে পড়ি দেখবেন, ১১, ১২, ১৩, ১৪ চারটা আয়াত তাফসীর সহ ভালো করে পড়বেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ পাক এদেরকে জাহান্নামে ঢুকাবেন। জাহান্নামে যাওয়ার আরেকটা বড় কারণ নামাজ ছেড়ে দেওয়া, নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলছেন, সূরা আল মুদাসসিরের ৪২ থেকে শুরু করে ৪৮ পর্যন্ত। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার জাহান্নামে আসলা কেন? মানুষ আবার জাহান্নামে যায় এটা ফেরেশতাদেরকে তো অবাক লাগে, কারণ এই মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কত নবী রাসূল পাঠাইলেন, কত আল্লাহর কিতাব পাঠাইলেন, কত উলামায়ে কেরাম, কত দাঈ মানুষের কাছে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তারপরেও মানুষগুলো জাহান্নামে আসলো কেন? এটা আশ্চর্যের বিষয়। এজন্য ফেরেশতারা গিয়ে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে আসলো কেন? তখন তারা উত্তর দিবে, এক নম্বরে কলো লাম নাকু মিনাল মুসল্লিন, ও ফেরেশতারা আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা শুক্রবারে শুধু মসজিদে যাওয়ার চেষ্টা করতাম, দুই ঈদের নামাজে যাওয়ার চেষ্টা করতাম, মাঝে মাঝে জানাজার নামাজে যাওয়ার চেষ্টা করতাম, কারণ এগুলাতে না গেলে আমাদের সমাজের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, এই জন্য যাইতাম, আসলে আমরা নামাজ ছিলাম না। শুক্রবারে দেখবেন কিছু মুসল্লি আছেন, আসবো সবাই শেষে, মুসল্লিদেরকে টপকায় টপকায় টপকায় টপকায় সামনে চলে যায়, শুক্রবার দিন আসতে পিছনে যদি এক জায়গায় নামাজ পড়ে তো সবাই দেখবে না উনারে। কয়দিন পরে যখন মসজিদের সভাপতি বানাইবো সেক্রেটারি বানাইবো তখন সবাই বলবো না এই লোক তো মসজিদে আসে না। এই জন্য শুক্রবার আসি সবাইকে দেখা, দেখো আমি কিন্তু মসজিদে আসছি, এই জন্য পিছনে নামাজ পড়ে না, মানুষকে ডিঙ্গাই টপকায় টপকায় সামনে চলে আসে। এই লোক জুমার নামাজের সমস্ত ফজিলত থেকে মাহরুম হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফজিলত পাওয়ার জন্য শর্তই দিয়েছেন, লাম ইউফাররিক বাইনা ইসনাইন, দুইজনের মাঝখানে কোন তাফরিক সৃষ্টি করে না, যেখানে জায়গা পাইছে ওখানে সুন্দর করে বসে পড়ে। আবার দেখবেন কিছু মানুষ আছে শুক্রবারে মসজিদে আসছে, অন্য সময় আসে না, মসজিদের এক কোনায় বসছে, হঠাৎ হঠাৎ খালি কথা বলে, মসজিদের মধ্যে কথা কয়, দেখছেন না এরকম কিছু মানুষ আছে। কেন কথা কয়? কারণ সে জানান দিচ্ছে যে আমি কিন্তু আছি মসজিদে, আবার না কিছুদিন পরে কমিটি করার সময় কেউ বলিও না যে আমি মসজিদে নাই, আমি কিন্তু মসজিদে আছি, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে না, সালাত কায়েম করতো না, নামাজ পড়তো না, আবার কইতো আমার ইমান কিন্তু ঠিক আছে, আমি নামাজ না পড়তে কি আমার ইমান কিন্তু খুব স্ট্রং, ইমান মজবুত। কেমন ইমান মজবুত? যে ইমান ফজরের সময় ঘুম থেকে জাগাইতে পারে না, এটা এমন ইমান যে ইমান আইসিইউ তে চলে গেছে, যে ইমান একেবারে শুয়ে গেছে, এই ইমান আর সোজা হইতে পারে না। যে ইমান এইরকম আইসিইউ তে চলে গেছে, যে ইমান এমন নাজুক অবস্থায় আছে, এই ইমান মানুষকে জান্নাতে নিতে পারে না। সালাত আমাদেরকে রাবত, আল্লাহ পাক এটাকে ইমান শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন, সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমান মানে সালাত, সালাতের সাথে ঈমানের গভীর সম্পর্ক, সালাত আছে ঈমান আছে, সালাত নাই। কয়েকদিন আগে এক ভিডিও শুনলাম, ফেসবুকের যুগ এখন, ইন্টারনেটের যুগ, কয় ফেলেট আছে খানা আছে, ফেলেট নাই খানা নাই, পীর আছে হেদায়েত আছে, পীর নাই হেদায়েত, খানা আছে ফেলেট আছে, ফেলেট নাই খানা নাই, একদম বয়ান করতেছে। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে নামাজ আছে ইমান আছে, নামাজ নাই ইমান, কারণ ইমানের বহিঃপ্রকাশ আমার ভিতরে যে ইমান আছে এটা বোঝা যাবে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষটারে দেখবা প্রতিদিন মসজিদে যাতায়াত করে, মসজিদে আসা যাওয়া করে, তোমরা সাক্ষ্য দিও এই লোকটার, এই মানুষটার ইমান আছে। ইমানের স্বাক্ষর, ইমানের শাহাদা সালাত, সালাত নাই জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, যারা যাকাত দেয় না এটাও জাহান্নামে যাওয়ার কারণ, সঠিকভাবে যাকাত আদায় করে না। যাকাত আসছে 1 কোটি টাকা, 10 লক্ষ টাকার শাড়ি লুঙ্গি এনে পুরা সমাজে বিতরণ করে দিল, জাকাত আদায় হয় নাই, হিসাববিহীন জাকাত, হিসাব নাই কিতাব নাই, কিছু জাকাত এমনি দিয়ে দিল কিছু টাকা, এইরকম জাকাত আদায়, জাকাত যদি সঠিকভাবে আদায় না হয় এটাও জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন, একজনের কাছে শুনলাম আর বলে বেড়াইলাম, শুনলাম আর বলে বেড়াইলাম, এটাও জাহান্নামে যাওয়ার কারণ। সকালবেলা চা দোকানে আসি, এক মুরব্বী বলতেছে, এ মিয়া শুনছো নাকি অমুকের বাড়িতে আজকে কি ঘটনা ঘটছে রাত্রে, কি ঘটছে কি ঘটছে, এইসব শোনার জন্য কিন্তু মানুষ খুব পাগল, খুব আকর্ষণীয় বিবিসির সংবাদ। একজন যদি আসি ছা দোকানে একটু বলতে পারে যে শুনো ভাই অমুকের বাড়ি কি হয়েছে, সূর্য সবাই কান লাগায় শুনে যে কি হয়েছে একটু শুনি। সকালবেলায় বলে দিছে রাত্রে তো অমুকের ছেলের এই হয়েছে, অমুকের মেয়ের এই হয়েছে, অমুকের বউয়ের এই হয়েছে। বাস এই খবর শোনার সাথে সাথে পুরা গ্রাম পুরা এলাকা পৌঁছে গেছে, শুনছে আর বলছে, শুনছে আর বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে শুনে আর বলে বেড়ায়, শুনে আর বলে বেড়ায়, যাচাই বাছাই নেই। এরকম অপপ্রচার যারা করে পত্রিকায় নিউজ একটা দেখছে বাস বিশ্বাস করে বসে গেছে। আমাদের দেশে অনেক মানুষ আছে পত্রিকায় খবর দেখলে মনে করে দেখে ওহি নাজিল হয়েছে, একেবারে এমন বিশ্বাস করে মিয়া পত্রিকায় আসছে। আরে মিয়া পত্রিকায় কি সব সত্য খবর আসে? দুনিয়ার অসংখ্য মিথ্যা খবর আসে, উদ্দেশ্য প্রণোদিত খবর আসে, কতজনের বিরুদ্ধে মান সম্মান নষ্ট করার জন্য খবর আসে, মিথ্যা খবর আসে। কেউ টাকা দিল খবর একটা চাপাই দিল। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু। কোন খবর আসলে যাচাই বাছাই করবা এটা সত্য কি মিথ্যা, যাচাই বাছাই রাখে তুমি বলে বেড়াইতেছ, এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ। আর কি করতাম আমরা? ছোবলখোর বুঝেন, একজনের পিছনে একজন যাই লাগাই দিছে, দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিছে, দুইজনের মধ্যে লাগানোর জন্য যা দরকার তেল মশলা যা দরকার সব দিয়ে দুইজনের মধ্যে মারামারি লাগাই দিছে, ঝগড়াঝাটি লাগাই দিছে। এই লোক জান্নাতে জান্নাতে যাবে না মানে কোথায় যাব? জাহান্নামে। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন নার, তাকলুর নিচে কাপড় গেলে সেটাও জাহান্নামে যাবে। এই সূত্রের মধ্যে তো একেবারে আর কেউ বাকি নেই, কিন্তু এই সূত্রটা কার? এটা আমি ডক্টর ইমাম হুসাইন না, এই সূত্র কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাই, তাকনুর নিচে যা ঝুলে থাকবে যা যাবে পাবে না জাহান্নামে যাবে। তাহলে এটাও জাহান্নামে যাওয়ার একটা আরো অসংখ্য কারণ আছে কোরআন এবং হাদিসে, আমরা অল্প কয়েকটা বর্ণনা দিলাম, শুধু ইঙ্গিত দিলাম। এবার আসি আসহাবুল জান্নাহ, জান্নাতি হওয়ার জন্য সহজ জান্নাতি প্রথম কাতারের জান্নাতি হওয়ার জন্য কি কি করা দরকার, প্রথম কাতারের জান্নাতি হওয়ার বৈশিষ্ট্য। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক সূরায় একসাথে একসাথে অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করছেন, করি আল্লাহ বলছেন যে এই কাজগুলো যারা করবে এরা আসহাবুল জান্নাহ। সুবহানাল্লাহ, এদেরকে জান্নাতে ঘোষণা দিচ্ছেন, সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এক নম্বর আদাতুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সলাত তো আদায় করতে হবে, সলাতের ভিতরে খুশু থাকতে হবে। সলাত ছাড়া জান্নাত পাওয়া আশা করা যাবে না, সলাৎ তো আদায় করতেই হবে, এরপরে সলাতের ভিতরে যদি খুশু খুশু থাকে তাহলে আপনি আলহামদুলিল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সলাতের মধ্যে কি থাকতে হবে? খুশু, খুশু পর্যন্ত মনোযোগ, এখলাস। সলাত আদায় করতেছি একমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। সলাতের মধ্যে অন্য কোন দুনিয়াবি মাকসাদ নাই, একমাত্র আমার আল্লাহর জন্য। এই জন্য যে ব্যক্তি এখলাসের সাথে সলাত আদায় করবে তার সলাত হবে একরকম, যার সলাতে এখলাস থাকবে না তার সলাত হবে ভিন্ন রকম। তাহলে জান্নাতি হইতে হইলে সলাতে এখলাস থাকতে হবে। এরপরে ওয়াল্লাযীনা হুম আনিল্লাগবে মুরিদুন, বেহুদা কথাবার্তা বেহুদা কাজকর্ম এগুলো থেকে দূরে থাকতে হবে। বেহুদা কথাবার্তা কি? বেহুদা কথাবার্তা এক নম্বরে গান বাজনা, গান বাজনাও লাগবে, লাগবে মুফাসসিরে কেরাম বলেন লাঘবন বলতে যেই জিনিসগুলোকে বোঝানো হয়েছে তার মধ্যে অন্যতম হল আল গানা ওয়াল মাজামি, গান বাজনা মুক্ত থাকতে হবে। কারণ গান বাজনা মানুষকে জান্নাতে নেয় না, কোথায় নেয়? জাহান্নামে নেয়। তাহলে জান্নাতি মানুষ গান বাজনা থেকে, অশ্লীলতা থেকে, যত রকমের বেহুদা কর্মকাণ্ড আছে, নাটক দেখা, সিনেমা দেখা, তারপরে দীর্ঘ সময় ধরে শরীয়তের বিধিবিধানের তোয়াক্কা না করে খেলা দেখা, এগুলো সব লাভের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছে জান্নাতি মানুষ হইতে হইলে এই জান্নাতি মানুষের এত সময় নাই যে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে বসে বসে খেলা দেখব। কারণ জান্নাতি মানুষ তার সময় সীমিত, অল্প সময়, সেইখানে কিভাবে তার জান্নাতের পথ সুগম হবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত, সেই সব খেলা দেখার ঘন্টা পর ঘন্টা তার সময় আছে নাকি। এই জন্য জান্নাতি মানুষ হইতে হইলে তার বৈশিষ্ট্য সে এই সকল তুচ্ছ বিষয়কে প্রত্যাখ্যান করে, এগুলো থেকে বিমুখ থাকে। কারণ তার জান্নাতে যাওয়ার পথে পাঁচ ঘন্টা সময় মানে বিশাল সময়, তার সময় ধরেন 1000 ঘন্টা, 5000 ঘন্টা, 10000 ঘন্টা, সেখান থেকে তার এত সময় চলে যাবে এই সময় তার নাই। তারপরে জান্নাতে মানুষের বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, যাকাত গুলো সঠিক ভাবে হিসাব করে দিয়ে দিতে হবে। বছর শেষে যা যাকাত আসবে তা সঠিক ভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করে আল্লাহর বিধান অনুযায়ী যাকাত কি করতে হবে? দিয়ে দিতে হবে জান্নাতি মানুষ হতে হইলে। তারপরে কি করতে হবে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার যৌনাঙ্গের হেফাজত করতে হবে, যৌবনের হেফাজত করা লাগবে। যৌবনের হেফাজত নাই, যারা বেবিচার অশ্লীলতার সাথে জড়িত, খুন খারাপি দর্শনের সাথে জড়িত, জান্নাতি মুমিন হওয়া যাবে না, জাহান্নামী কি হবে? জাহান্নামী। জান্নাতি মুমিন হতে হলে যৌবনের হেফাজত লাগবে, যৌনাঙ্গের হেফাজত, এটা জান্নাতি মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জান্নাতি মুমিন আমানতদার হবে, সর্বক্ষেত্রে আমানতদার, তার কথার ক্ষেত্রে আমানতদার, তার কাজে কর্মে আমানতদার, লেনদেনে মুআমালাতে হবে আমানতদার, সর্বক্ষেত্রে হবে আমানতদার। আমানতদারিতার মধ্যে তার কোন খেয়ানতি সব সমান, আরেকজনের মান সম্মান আমার কাছে আমানত, আরেক ভাইয়ের মান সম্মান আমানত, আরেক ভাইয়ের টাকা পয়সা আমানত, আরেক ভাইয়ের ইজ্জত আপনি আমার কাছে আমানত, এই আমানতের কখনো খেয়ানত করা যাবে না। সুযোগ পেলাম ভাইয়ের মোবাইলটা নিয়ে গেলাম, সুযোগ পেলাম ভাইয়ের কিছু টাকা পয়সা নিয়ে গেলাম, সুযোগ পেলাম কিছু রিক্সাটিক নিয়ে গেলাম, আমানতের খেয়ানত করলাম। আমার পাশের সিটে বসছে ভাইটা, একটু ঘুমাইছে, আস্তে করে মোবাইলটা নিয়ে গেলাম, কি হইল? আমানতের খেয়ানত। সর্বক্ষেত্রে যত রকমের আমানত আছে জান্নাতি মানুষগুলো আমানত রক্ষা করবে। আর কি করবে? ওয়া আহাদিহিম রাউন, ওয়াদা রক্ষা করবে। বর্তমানে এটা খুব অভাব, আমানতদারিতা নাই, ওয়াদা রক্ষা করার লোক খুঁজে পাওয়া যায় না। যদি কোন কারণে টাকা পয়সা ধার দিতে পারেন বা আপনি আপনার কাছে বা আপনি কারো কাছে টাকা পয়সা পাইবেন, তাহলে দেখবেন নেওয়ার সময় ভাই আগামী সোমবারে দিয়ে দিচ্ছি, কত সোমবার যাচ্ছে, কত বছর যাচ্ছে, শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাও টাকা দিবে না, ওয়াদার কোনো ঠিক নেই। আবার একদিন একজন আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে আসছে, তো হুজুর মোবাইলে যখন আমার কাছে একটু ফোন করে তখন জিজ্ঞেস করে আপনি কোথায়, আমি তখন ঘরে থাকি, যদি বলি যে আসি আমি ঘরে আছি তো সে তো চলে আসবো, আমার কাছে টাকা পাইবো তো চলে আসবো, তা আমি কি করি? ঘর থেকে বাহিরে যাই, ঘর থেকে বাহিরে যাই, মোবাইল আসার সাথে সাথে ঘরের বাহিরে চলে যাই। আপনি কোথায়? আমি এখন একটু বাইরে আছি, এত বাইরেই আছে, এত গভীর নাই, বাইরে গেছে, বাইরে আছে বললে মানুষ বুঝেছে না এটা বাড়িতে না, কেন বাড়িতে আসলে ধরে ফেলবো। দেখেন কত বড় প্রতারণা, কত বড় ধোকাবাজি, যে মানুষের সাথে ওই যে টাকা পয়সা লেনদেনের স্বচ্ছতা নাই, ওয়াদা রক্ষা করা না, দোকান থেকে বাকি খেয়েছে মাসকে মাস, খবর নাই বাকি গুলা দেওয়া। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হল যেখানে যার সাথে যে অবস্থায় যে ওয়াদা করবে সে ওয়াদা রক্ষা করবে। والذين هم على صلواتهم يحافظون সব সময় সালাতের হেফাজত করবে। হেফাজত মানে আউয়াল ওয়াক্তে আদায় করবে, জামাতের সাথে আদায় করবে, সব সময় সঠিকভাবে ওয়াক্তের মধ্যে সালাতগুলো আদায় করার চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন এই গুণাবলীগুলো যার মধ্যে আছে উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون سبحان الله এই মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহান আল্লাহ পাক সূরা আল ফুরকানের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন এদের বৈশিষ্ট্য হল এরা ইয়াফশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনের উপরে চলাফেরা করে অত্যন্ত নম্র ভাবে, অত্যন্ত ভদ্র ভাবে জান্নাতে মানুষগুলো চলাফেরা করে। এটা আমাদের সন্তানেরা আজকে যে চলাফেরা করে নম্রতা ভদ্রতা বলতে কিছু নেই, এদের চুল দেখলে বোঝা যায় এরা কেমন ভদ্র। মানুষের চুল দেখলে সব দেখা লাগে না, মানুষকে হা করলে ভিতরের খবর বোঝা যায়। একটা যুবকের একটা ছেলের মাথা চুলটা দেখলে আপনি বুঝতে পারবেন তার ভিতরে নম্রতা ভদ্রতা আদব কায়দা কতটুকু আছে, কারণ চুল অনেক কিছুর পরিচয়। আমরা যখন ছাত্র জীবনে ছোট ছিলাম আমাদের শিক্ষকেরা প্রতি সপ্তাহে মাথার চুল দেখত, কে কোন কাটিং এ চুল কাটছে, যখনই দেখতো যে একটু চুলের কাটিং এলোমেলো হয়েছে তো বা ছেলে এটার মধ্যে বেয়াদবি ঢুকছে, শয়তানি ঢুকছে। আজকে দেখবে সবগুলোর চুল দেখলে বোঝা যায় কি ঢুকছে, সব মুশরিকদের উপাদের বড় বড় গানের শিল্পী, খেলা খেলোয়াড়, মুশরিকদের উপাদের চুলের অনুকরণে মুসলিম যুবকেরা মুসলিম ছেলেরা চুল কাটে। স্টার জলসা জি প্লাস দেখে ওখানে যেই মহিলারা যেমনে যেমনে চুল কাটে, মুসলিম মেয়েরা মুসলিম মহিলারা ওইভাবে চুল কাটে, ওখানে যেই ডিজাইনে যেই কাটিং এ শাড়ি পরে, ছুরি পরে, গহনা পরে, মুসলিম মেয়েরা সেই কাটিং এ সেই ডিজাইনে সেই স্টাইলে ছুরি পরে, শাড়ি পরে, সব পরে, মানে মুশরিকদের অনুকরণ এমন ভাবে রন্ধ্রে ঘরে ঘরে ঢুকে পড়ছে। আল্লাহ পাক বলেন জান্নাতে মানুষের বৈশিষ্ট্য হল ইয়াবশুনা আলাল আরদি হাওনা, এরা চুল কাটা থেকে শুরু করে সমস্ত কৃষ্টি কালচারের ব্যাপারে এরা অনুসরণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবায়ে কেরামকে। এদের বৈশিষ্ট্য হল ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলরা এদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হইলে এরা কয় সালাম। আমাদের দেশের একজন একদিন বয়ান করতেছে, আমি সৌদি আরবের আলেমদেরকে এমন ধরা দিছি শেষ পর্যন্ত তারা চুপ হয়ে গেছে, তারা হাদিসে জানা না। সৌদি আরবের আলেম, কুয়েতের আলেম, উনি কুয়েতে গেছে, কাতারে গেছে, সৌদি আরব গেছে, ওখানকার আলেমেরা দেখে যে মাগরিবের আজানের পরে ফরজ নামাজের আগে দুই রাকাত নামাজ পড়ে, এরা দেখেন যে আরব দেশের আলেম হাদিসে জানা না। দেখো আমি তাদেরকে হাদিস দেখাই দিলাম, বাহির করি একবার হাদিস করে দিলাম যে আল্লাহ রাসূল বলছেন বাইনা কুল্লি আযানাইনি সলাত, দুই আজানের মধ্যে আজান ইকামতের মধ্যে সলাত আছে, ইল্লাল মাগরিব, শুনে দিছে একেবারে আমার হাদিস শুনি সব চুপ হয়েছে। আমি কই তারা চুপ হয়েছে কেন, ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওরা দেখছে ওরে আল্লাহ বাংলাদেশ থেকে তো ফ্রি আসছে সাহেল পুরো সাহেলে না সাহেলের সাথে এরা তর্ক বিতর্ক করবো নাকি এদের এই বেহুদের সময় আছে নাকি এরা সালাম করে বসে দিচ্ছে আর এই খুশি হয়ে গেছে মনে হয় আমার তর্ক দলি যে এরা মনে হয় সুখ হয়ে গেছে ইমানদারের জান্নাতি মানুষের বৈশিষ্ট্য জান্নাতি মানুষের বৈশিষ্ট্য তারা সবসময় কি করে রাত্রিবেলায় সেজদার মধ্যে কিয়ামের মধ্যে তাদের রাত থাকে তারা দীর্ঘ রাত এবাদতের মধ্যে কাটা আর আমরা তো পশুর মতো ঘুমাই তো ঘুমাই ফজরে উঠি না এভাবে আল্লাহ পাক আরো অনেকগুলো বৈশিষ্ট্য সুরাল ফোরকান পড়ে দেখবেন সুরাল ফোরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করছেন এইভাবে কোরআনে কারিমের বিভিন্ন অংশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের অনেক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এই জন্য আমার ভাইয়া বেশি বেশি কোরআন পড়বো কোরআন জানবো আর কোরআনে যেখানে যেখানে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য গুলো বর্ণনা করছে আমরা নিজেদের ভিতরে সেই জান্নাতি বৈশিষ্ট্য গুলো ঢুকাবো আর যেখানে যেখানে জাহান্নামীদের বৈশিষ্ট্য জাহান্নামীদের গুণ বর্ণনা করা হয়েছে সেগুলা থেকে সবসময় দূরে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসহাবুল জান্নাহ হওয়ার এবং জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।